জগন্নাথ তুমি পরম ব্রহ্ম, যুগে যুগে সত্য সনাতন। জগন্নাথ তুমি পরম ব্রহ্ম, যুগে যুগে সত্য সনাতন। ভকত বৎসল তুমি ভগবান, পুরাণ প্রসিদ্ধ সর্বোত্তম। তুমি রাম তুমি শ্যাম তুমি নারায়ণ, তুমি গীতা ভাগবত তুমি পারায়ণ। জগন্নাথ তুমি পরম ব্রহ্ম, যুগে যুগে সত্য সনাতন। সম্ভাড়ি ভক্ত বিভীষণে লঙ্কা গড় যাচি দেল, কষটি পথরে কষিল সীতাঙ্কু অগ্নিরে পরীক্ষা নেল। অযোধ্যা ফেরিল অভিষিক্ত হেল, মর্যাদা পুরুষ রঘুরাণ। তুমি রাম তুমি শ্যাম তুমি নারায়ণ, তুমি গীতা ভাগবত তুমি পারায়ণ। জগন্নাথ তুমি পরম ব্রহ্ম, যুগে যুগে সত্য সনাতন। ভকত মধুর সঙ্গীত মধুর, মধুর তোমার দিব্য ধাম। তুমি রাম তুমি শ্যাম তুমি নারায়ণ, তুমি গীতা ভাগবত তুমি পারায়ণ। জগন্নাথ তুমি পরম ব্রহ্ম, যুগে যুগে সত্য সনাতন। তুমি রাম তুমি শ্যাম তুমি নারায়ণ, তুমি গীতা ভাগবত তুমি পারায়ণ। জগন্নাথ তুমি পরম ব্রহ্ম, যুগে যুগে সত্য সনাতন। ଲକ୍ଷେ ଯୋଜନରେ ଗଜ ଡାକ ଦେଲା କୁମ୍ଭୀର କବଳେ ପଡ଼ି ଚକ୍ର ପେଶି ନକ୍ର ଗ୍ରାହକୁ ବଧିଲ ଗଜକୁ ଦେଲ ଉଧାରି ଗଜ ଉଦ୍ଧାରଣ ନାମକୁ ବହିଲ ପୁଷ୍ପ ବୃଷ୍ଟି କଲେ ଦେବଗଣ ତୁମେ ରାମ ତୁମେ ଶ୍ୟାମ ତୁମେ ନାରାୟଣ ତୁମେ ଗୀତା ଭାଗବତ ତୁମେ ପାରାୟଣ ଜଗନ୍ନାଥ ତୁମେ ପରମ ବ୍ରହ୍ମ ଯୁଗେ ଯୁଗେ ସତ୍ୟ ସନାତନ ଦୁଶାସନ ଦ୍ରୌପଦୀ ବି ବସ୍ତ୍ର ବେଳେ କୋଟି ବସ୍ତ୍ର ଦେଇ ଦ୍ରୌପଦୀ ମହତ ରଖି ଛଠି କଣା ବେଳେ ତୁମେ ମାନ ରଖା ହେ ଅର୍ଜୁନ ସଖା ତୁମେ କୀର୍ତ୍ତି ଚନ୍ଦ୍ର ହେ ମହାନ ତୁମେ ରାମ ତୁମେ ଶ୍ୟାମ ତୁମେ ନାରାୟଣ ତୁମେ ଗୀତା ଭାଗବତ ତୁମେ ପାରାୟଣ ଜଗନ୍ନାଥ ତୁମେ ପରମ ବ୍ରହ୍ମ ଯୁଗେ ଯୁଗେ ସତ୍ୟ ସନାତନ ବ୍ରାହ୍ମଣ ଗୋଇଠା ମାଇଲା ତୁମରି ହୃଦ ପଦ୍ମକୁ ହସି ହସି ପ୍ରଭୁ ବହିଛ ହୃଦରେ ଭକତ ପାଦ ଚିହ୍ନକୁ ହର ବ୍ରହ୍ମା ଯାର ଚରଣ ଧୁଅନ୍ତି ତା ଛାତିରେ ଭକ୍ତ ପାଦ ଚିହ୍ନ ତୁମେ ରାମ ତୁମେ ଶ୍ୟାମ ତୁମେ ନାରାୟଣ ତୁମେ ଗୀତା ଭାଗବତ ତୁମେ ପାରାୟଣ ଜଗନ୍ନାଥ ତୁମେ ପରମ ବ୍ରହ୍ମ ଯୁଗେ ଯୁଗେ ସତ୍ୟ ସନାତନ ପ୍ରଳୟର ପୟୋଧି ଜଳରେ ଭାସି ଯାଉଥିଲା ବେଦ